Smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। তো গল্প শুরুর আগে আপনাদের প্লেয়ার স্পোর্ট অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যেখানে আপনারা গেম খেলে 50 লাখ টাকা পর্যন্ত জিততে পারেন। আর এখানে আপনারা 15টিরও বেশি গেমস পাবেন, যেমন ক্যারম, লুডু, স্নেক অ্যান্ড ল্যাডার, চেন রিয়াকশন ইত্যাদি। আপনারা এখানে মাত্র 1 পয়সা খরচা করে রামি টেবিল জয়েন করতে পারেন এবং জিততে পারেন বড় অ্যামাউন্টের টাকা। এটির উইথড্রল সিস্টেমটি খুবই সহজ এবং 10 মিলিয়নেরও বেশি মানুষ ডেইলি এখানে অ্যাক্টিভ থাকে। আর এটি পুরোপুরি মেড ইন ইন্ডিয়া অ্যাপ এবং 100% সিকিউর। এখানে রোজ গেমার্সদের জন্য নতুন নতুন অফার থাকে, যেমন আমার এই প্রোমো কোড প্লেয়ার্স 200 ব্যবহার করলে আপনারা 200 টাকা ক্যাশ বোনাস পেয়ে যাবেন। আর এই বোনাস ক্যাশ দিয়ে আপনারা বিভিন্ন গেমস খেলতে পারবেন, যেমন চেস, কুইজ, ফ্রুট স্লাইস ইত্যাদি। এছাড়াও রেফার অ্যান্ড আর্ন প্রোগ্রাম থেকে আপনি আপনার বন্ধুবান্ধবদের ইনভাইট করতে পারেন এবং তাদের উইনিংয়ের 2% আপনারা সবসময় পেতে থাকবেন। তাই দেরি নয়, চটপট গিয়ে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। আর দেখা হচ্ছে রামি টেবিলে। সাল 2022, তারিখ 22শে জানুয়ারি, স্থান আমা স্ট্রিট, কলকাতা। সন্ধে হয় হয়, টিকটিক করে ঘড়ির শব্দ বলছে 6টা বাজতে খুব একটা দেরি নেই। ব্যস্ত কলকাতার এই দিকের পাড়াগুলো কিঞ্চিত সন্ধ্যার সময় ক্ষণিকের নির্জনতা বহন করে, কাজেই একেবারে নিস্তব্ধতা পাওয়া মুশকিল। বাড়ি বাড়ি সন্ধ্যার শঙ্খধ্বনি ভেসে আসছে। একটা বড় দোতলা বাড়ির সামনে হঠাৎ একটা পাগল এসে থামল। এই কলকাতা শহরে পাগলের অভাব নেই, তাই অবাক হবার মতনও কিছু নয়। কাজেই আবার ঘুম ঘুম চোখ দুটোকে বন্ধ করে নিদ্রালু স্বপ্নের খোঁজে পাড়ি দিল বাড়ির দারোয়ান। বাড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে কি যেন দেখল পাগলটা, তারপর হঠাৎ মুখে একটা বিকট হাসি এনে ক্ষিপ্র বেগে বলে উঠল, পারবি আনতে তোর কোলা খেয়ে আর রক্ত খাগি হয় সে। এই বিকট উল্লাসে গোটা পাড়া যেন কেঁপে উঠল। বাড়ির দারোয়ানটা ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য কি একটা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে লাঠিটা নিয়ে দুঘা পিটিয়ে বিদায় করে দেয়। তবুও দূর থেকে ভেসে আসে এই প্রলাপময় পংক্তি। দূর থেকে ওই চিৎকার আরো ভয়ঙ্কর করে তুলল সন্ধ্যের ঘন ঘটাকে। ২৪শে জানুয়ারি, সান আমা স্ট্রিট, কলকাতা। লোকেদের একটা গভীর কোলাহল ভেসে এলো সেই দোতলা বাড়ির ওপরের ঘরটি থেকে। হঠাৎ এই কোলাহল উদ্ভবের দরুন আশেপাশের কিছু লোকজন এবং বাড়ির দারোয়ান ছুটে গেল ভেতরে। আবহাওয়া জানান দিল পরিবারের কনিষ্ঠ কোনো সদস্য আজ নিরুদ্দেশ। কোলাহলের মধ্যে থেকে এক সন্তানহারা মায়ের বুক ফাটা আর্তনাদ পরিবেশকে আরো বেদনাময় করে তুলল। হায় ভগবান, আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে দাও, ও ছাড়া যে আমার কেউ নেই, কেউ নেই। ভাঙা মায়ের কোলে তার শিবর হাতে জল রেখে তুমি ফিরিয়ে দাও হে ভগবান। প্রতিনিয়ত এই আর্তনাদ ভেসে উঠছে এবং দুটো শাঁখা পলা পরিহিত নারী হস্ত ক্রমাগত আঘাত করছে এক মাতৃবক্ষ দেশকে। হঠাৎ এক প্রতিবেশী পরিস্থিতিকে স্থিত করতে সকলের উদ্দেশ্যে এবং বাড়ির গৃহকর্তার উদ্দেশ্যে বলে উঠল, ইয়ে বলছি কি, পুলিশে তো একটা খবর দেওয়া দরকার, এমন পরিস্থিতিতে তো ভেঙে না পড়ে একটা কিছু ব্যবস্থা করা উচিত নাকি? সুরগোল কাটিয়ে এক অজ্ঞাত পুরুষালী কণ্ঠ বলে উঠল, না, আমার দৃঢ় বিশ্বাস এই সমস্ত নিশির কাজ। নিশি মানে? শহুরে হয়েছে আজ আমরা, কিন্তু এত হাল ফ্যাশন আধুনিক বিদেশি চালে খেয়ে পড়েও আজও গ্রাম বাংলার উপকথার টানে এইসব এদো গ্রামের পানে ছুটতে হয়। গ্রাম বাংলার এখনও অনেক অংশে বাতি আসেনি, টিউবলাইটের বদলে জলে কেরোসিন বাতি। গ্যাস সিলিন্ডারের পরিবর্তে চোখ ভরে ওঠে উনুনের তীব্র ঝাঁঝে। তাও এই জায়গায় কেন? কেন না, গ্রাম বাংলার সকল গল্পকথাতেই এক অলিখিত মাধুর্যের সাথে এক অপ্রকাশিত রহস্য লুকিয়ে রয়েছে। কিন্তু কি সেই রহস্য? কেন গ্রাম বাংলা জুড়ে আজও এক ধোঁয়াশা ঘিরে থাকে? এই সব প্রশ্নের উত্তর দেবে সায়ক মিত্রের কলমে নিশিকথন। আজকে শুনবেন প্রথম অধ্যায়। নমস্কার সকলকে, আমি রাকিব। গল্পের শুরুতেই একটা কথা, আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা অনেকেই গল্প শোনেন, কিন্তু বেশিরভাগ জনই সাবস্ক্রাইব না করে চলে যান। তাই আপনাদের কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সব রকম নতুন গল্প সংক্রান্ত আপডেট আপনাদের কাছে চট জলদি পৌঁছে যায়। বর্তমানে গল্পাসুর রয়েছে সমস্ত রকম সোশ্যাল মিডিয়াতে, ডিসক্রিপশন বক্সে সেগুলির লিঙ্কগুলি দেওয়া রইল। চটপট ঘুরে আসুন আর ফলো করে যুক্ত হয়ে যান আমাদের সাথে। শুনতে থাকুন আজকের গল্প, সায়ক মিত্রের কলমে নিশিকথন। গ্রামগঞ্জের লোককথায় অন্যতম এক ভয়াবহ বিভীষিকা হল নিশি। সাধারণত উচক্রী তান্ত্রিকরা বা ওঝা ফকিরদের দল কিংবা সুলেমানি ওসমানি তন্ত্রের লোকেরা বা সিদ্ধ সাধু থেকে নিম্নতন্ত্রের কাপালিকরা এই অশুভ সত্তাকে বশীভূত করে নিজের কার্যসিদ্ধি করে। এরা সূর্যাস্তের পরে কিংবা খুব একটা মানুষজনের আনাগোনাহীন মুহূর্তগুলিতে অথবা অন্ধকার সময়ে অর্থাৎ আলো আঁধারির ছায়ায় উদ্দিষ্ট ব্যক্তির প্রিয়জনের কণ্ঠস্বরে তাকে অত্যন্ত কাতর স্বরে ডেকে বশীভূত করে প্রত্যুত্তর দেওয়ার জন্য বাধ্য করায়। তারপর তাকে নিজের সঙ্গে নিয়ে যায় ওই অন্ধকারের রাজ্যে এবং নৃশংসভাবে রক্তপান করে নিজেদের চিত্তকে তৃপ্ত করে। এদের থেকে মুক্তি পাওয়ার উপায় কারুর জানা নেই, এমনকি এই শক্তিকে বশীভূত করার তান্ত্রিক কাপালিকও অক্ষম। কেবল এদের প্রতিরোধ করতে পারা যায় কিছু আচার বিচার করে, কিন্তু এই তন্ত্র সম্প্রদায়ের বাইরে কেবলমাত্র আর এক নিম্নতর গোষ্ঠী জানে এই অপশক্তিকে প্রতিরোধ করতে, আর সেই গুপ্তবিদ্যা রয়েছে একমাত্র প্রাচীন জেলে সম্প্রদায়ের কাছে। কিন্তু কেন? বলরাম কাকা পাশের বাড়ির একজন অভিজ্ঞ এবং বিজ্ঞান মনস্ক মানুষ, যিনি এককালে কলকাতার এক নামী স্কুলে পড়াতেন পদার্থবিদ্যা। যদিও বর্তমানে সেই চাকরি ছেড়ে দিয়ে অন্য একটি নামী স্কুলের হেডমাস্টার হয়েছেন তিনি, কিন্তু বিজ্ঞান চর্চা তিনি আজও করেন। বলা বাহুল্য, পদার্থবিজ্ঞানের সকল শ্রেণীর খাতার স্কুটিনি তিনিই করেন। কাজেই আজগুবি জ্ঞেয় কুসংস্কার শুনে নিতান্তই বিরক্ত হয়েছিলেন। এই সংকটাপন্ন পরিস্থিতিতে এবং হারানো সন্তানটির নিখোঁজ হবার জন্য এহেন গাঁজাখুরি কুসংস্কারের ওপর দায় চাপানো দেখে খানিক গরম মাথাতেই ওনাকে পাশের বারান্দাতে নিয়ে গিয়ে খানিক দোষারোপ করেন তিনি। কিন্তু সেসবের কোনো উত্তর না দিয়ে নিশি বৃত্তান্ত বলতে শুরু করেন তিনি, মাথায় হাত দিয়ে পাশের সোফায় বসে। তার মুখ থেকে নিঃসৃত প্রতিটা শব্দ সেদিন যেন বিপক্ষের বিজ্ঞানদৃপ্ত বুদ্ধিদীপ্ত চোখ দুটোকেও আলো আধারির ধোঁয়াশায় ফেলে দিয়েছিল। পূর্ব বৃত্তান্ত শুনতে শুনতে হঠাৎ ধীবর এবং নিশির প্রসঙ্গে প্রশ্ন করলে উৎসুক বলরাম বিশ্বাসকে শোকাচ্ছন্ন বিপক্ষ থেকে শান্ত একটা উত্তর আসে, না আজ বরং থাক, অন্য কোনো দিন বলবো কোন সেই কাহিনী, আপাতত এই নিশির ব্যাপারটা শুনুন। জন্মসূত্রে আমরা বাংলাদেশের অনেক পুরনো ধীবর বংশ, তবে আমার ঠাকুরদার সাথে নিশি সম্বন্ধে যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল তাঁকে বহুকাল তাড়া করে বেরিয়েছিল, আর আজ ওই পিসাচি এই নিষ্পাপ ছেলেটাকেও ছাড়ল না। এই বলে শোকাচ্ছন্ন পুরুষটি নিজের দুটো হাত দিয়ে মুখ ঢাকল কান্নায়। হারানোর ব্যথা যে বড় ব্যথা, তাছাড়া সন্তানহারা মায়ের শোক দেখে উপস্থিত কেউই চোখে জল না এনে থাকতে পারল না। হাজার হোক, পাড়ার সবার খুব প্রিয় ছিল বাচ্চাটি। ঘড়ির সময় বলছে আন্দাজ 5:15। বলরাম কাকা সান্ত্বনা দিতে দিতে বিপক্ষের কাতর মানুষটিকে বললেন, দেখো এখন ভেঙে পড়ার সময় নয়, মন শক্ত করো, তারপর কি হলো বলো, নইলে কিছুই যে যোগসূত্র পাওয়া যাবে না। যদিও বিশ্বাস হয় না এসবে, কিন্তু মনের কোথাও একটা সন্দেহের দানা বেঁধেছে, পুরোটা জানা তাই প্রয়োজন। আচ্ছা শুনুন, তবে সালটা তখন 1901, বাংলাদেশের বিক্রমপুর গ্রাম, শস্য শ্যামলা সবুজ গ্রাম। এখানের একটি জাগ্রত জায়গা হল চারদেউলির ভাট, একটা বড় পুরনো অশ্বত্থ গাছ আছে এখানে। রোজ মঙ্গল শনিবার সিঁদুর পরিয়ে মানত করিয়ে যায় লোকে। এই ভাটের ধারেই দুজন লোক কি যেন একটা করছে, লোক পড়লে ভুল হবে। ওদের মধ্যে একজন সদ্য যৌবনপ্রাপ্ত বালিকা, বয়স আন্দাজ 18 কি 20। হঠাৎই সামনে দাঁড়িয়ে থাকা সমবয়সী ছেলেটির হাত চেপে ধরে খানিক রাগ ও খানিক অভিমান মিশিয়ে বলে উঠল, তাহলে তুমি আমায় বিয়ে করছো না, তাই তো বিশু? ঠিক আছে, করতে হবে না তোমার বিয়ে, কিন্তু একটা সত্যি কথা বলো তো, আমার মধ্যে কি এমন নেই যা ওই পুষ্পর মধ্যে রয়েছে? আমার বাবা তান্ত্রিক বলে, তিনি তন্ত্রের সাধনা করেন বলে তিনি খারাপ। বাহ বিশ্বনাথ বাহ, এতে আমার কি দোষ বলো তো? আমি কি করলাম, আমার দোষটা কোথায় বলো? উত্তর দাও, চুপ করে থেকো না বিশ্বনাথ, উত্তর দাও। উমা, তুমি বোঝার চেষ্টা করো, আমি আমি তোমায় খারাপ বলছি না, কিন্তু কিন্তু আমি যে পুষ্পকে ভালোবাসি, তোমাকে সেভাবে কোনোদিনও আমি ভাবিনি। উমা দয়া করে একটু বোঝো, একটু বোঝার চেষ্টা করো, দোহাই তোমার। বেশ, তাহলে আজ একটা কথা তুমি পরিষ্কার শুনে রাখো, তুমি আমায় বিয়ে না করলে আর কেউ আমায় বউ হিসেবে পাবে না, কেউ না। আজ এই চার দেউলির ভাটেই আমার রক্ত ঝরবে, অপবিত্র হয়ে উঠবে গ্রামের শত বর্ষের পুরনো পবিত্র এই অসত্য গাছ। কালো আধার, কালো আধার, ভীষণ কালো আধার, ঘন কালো আধার ঘনিয়ে আসবে কোটা গ্রামের ওপর। আমিও তান্ত্রিকের মেয়ে, ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না আমি, এই বলে রাখলাম। যেই সৃষ্টিতে আবার কিছু পাওয়ার নেই, সেই সৃষ্টির বর্তমান থাকারও কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। অপর পাশে দাঁড়িয়ে থাকা যুবকটি এতক্ষণ ধরে সব শুনছিল, এবার সে বলে উঠল, শোনো শোনো উমা, আবেগের বশে কোনো হটকারী সিদ্ধান্ত নিও না। ভালোবাসা কখনো আদায় করা যায় না, অর্জন করে নিতে হয়। ধরো ধরো আজ যদি আমি তোমাকে নিজের বউ হিসেবে গ্রহণ করেও নিই, তাহলেও তোমার কি মনে হয় আমরা কোনোদিন সুখী হতে পারবো? এভাবে একতরফা ভালোবাসা যায় না উমা, তুমি ব্যাপারখানা বোঝো। ছেলেটির কথা থামিয়ে দিয়ে মেয়েটি অত্যন্ত রাগে গজগজ করতে করতে বলে উঠল, এই শোনো, তোমার এই সমস্ত নিত্য বাক্য শুনিয়ে তুমি আর যারি মন ভোলানোর চেষ্টা করো না কেন, আমার মন তুমি গলাতে পারবে না, পারবে না তুমি আমার মন গলাতে। আজ এই মুহূর্তেই আমি মরব, আর আমার এই মৃত্যু সাক্ষী হয়ে থাকবে নিশীত অমাবস্যার রাত। আর একটা কথা আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, আজ থেকে দীর্ঘ 3 বছর পরে আজকের এই দিনে এই তিথিতে যেই অমাবস্যা ঘনিয়ে আসবে, তা হবে আজকের চাইতেও আরো বেশি গভীর, আরো বেশি কালো, আরো বেশি ভয়ঙ্কর। কালো হয়ে ঘনিয়ে আসবে গোটা গ্রামের ওপর, এই আমি বলে রাখলাম। কথাখানা শেষ হতে না হতেই হাতে রাখা ঝিনুকের ধারালো অংশ দিয়ে মুহূর্তের মধ্যে নিজের গলার নলিখানা একেবারে ফালা ফালা করে দিল মেয়েটি। অলৌকিকভাবে এক ফোঁটা রক্ত গাছের গায়ে ছিটকে পড়তেই ঘটনাস্থলের সমগ্র রক্তবিন্দু গাছটা যেন কোনো অজানা শক্তির সাহায্যে শোষণ করে নিতে চাইল। ধীরে ধীরে রুধির বিন্দুগুলি গাছের সংস্পর্শে এসে এক একটা আগুনের ফুলকিতে রূপান্তরিত হয়ে গাছের সর্বাঙ্গ জ্বালিয়ে দিতে লাগল। রাতের সমস্ত অন্ধকারকে গ্রাস করে সেই লেলিহান শিখার কনায় কনায় প্রতিধ্বনিত হতে লাগল আত্মঘাতিনীর আর্ত অথচ তীব্রতর চিৎকার। সে এখন সব কিছুর সঙ্গে সঙ্গে গ্রাস করে নিতে চাইছে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ছেলেটিকেও। পরের দিন সকালবেলায় গ্রামের বাসিন্দারা বিশুকে নদীর পার থেকে উদ্ধার করল। তখন তার দেহের কিছু অংশ সামান্য পুড়ে গিয়েছে, তবে আশ্চর্যের ব্যাপার কোথাও অগ্নিসংযোগের চিহ্ন মাত্র নেই। এরপর তাকে গ্রামের কবিরাজের কাছে নিয়ে যাওয়া হল সেবা শুশ্রূষা করার জন্য। বর্তমান সময় তারিখ 24 জানুয়ারি, স্থান আমা স্ট্রিট, কলকাতা। নাও চাখানা খেয়ে নাও, ছেলেটাকে যদি খুঁজে দিতে পারো তবে তোমার কাছে আমি চিরঋণী হয়ে থাকবো, চিরঋণী হয়ে থাকবো। দয়া করে ওকে খুঁজে আনো ঠাকুর, দয়া করে ওকে খুঁজে আনো। আরে নানা বৌদি, এভাবে বলবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি আমি ওকে খুঁজে বার করবই। বেশ আজ তবে উঠি, কিছু জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল। আচ্ছা আপনি একবার দাদাকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেবেন তো, আসলে আজ এই পরিস্থিতিতে জিজ্ঞাসাবাদ করাটা ঠিক হবে না। সাল 1904, বাংলাদেশ, বিক্রমপুর। 3 বছর পর। আচ্ছা দাদা, বলতে পারেন পুষ্পরানীর বাড়িটা কোন দিকে? ও, সে তো কবে বিয়ে করে চলে গিয়েছে। স্থানীয়ের বক্তব্য শুনে হাত থেকে গাঁটরিটা মাটিতে পড়ে গেল। নদীর সুপ্ত ঢেউয়ে পায়ের কালো দুটো জুতো ভিজে গিয়েছে আর চোখ ভিজেছে জলে। এবার হাঁটতে হাঁটতে সেই পূর্ব পরিচিত অশ্বত্থ গাছের সামনে যেতেই বুকটা চেনা আতঙ্কে ছ্যাঁত করে উঠল। ঝাঁকড়া শাখা প্রশাখা সমৃদ্ধ বিশাল গাছটা যেন ভীষণ কিছুর জন্য ওঁত পেতে বসে আছে। নির্জীব প্রাণহীন পাতাগুলো খাদ্যের অপেক্ষায় অপেক্ষমান। বৃক্ষ সংলগ্ন চারিদিকের বাতাসটা আশেপাশের তুলনায় একটু বেশিই ভারী। শুকিয়ে যাওয়া রক্তের একটা ক্ষীণ তামাটে ধাতব গন্ধ নাকের রন্ধ্রে বাড়ি মারছে বারংবার। এমন সময় কাঁধের উপরে একটা হাতে স্পর্শ পেয়ে চমকে পিছনে তাকাতেই আগের থেকেও অনেক বেশি হারে চমকে গিয়ে সে দেখল একজন রমণী। মাথা ভরা সিঁদুর, কোঁকড়ানো চুলগুলো ঘোমটার বাইরে একটু একটু উঁকি মারছে। নরম দুটো হাত শাঁখা পলা নোয়ায় পরিপাটি করে সাজানো। দুধে আলতা রঙা গায়ে দেখা দিয়েছে বিন্দু বিন্দু ঘাম। চোখ বেয়ে অশ্রুজল গ্রীবাদেশ স্পর্শ করছে। কাতর কণ্ঠে সে বলল, কেউ তোমায় চিনতে না পারলেও আমি ঠিক পেরেছি। সেই মোটা মোটা ভ্রু, কোঁকড়ানো চুল, চোখে আগুনের তেজ, লোকে বলেছিল তুমি নাকি পালিয়ে গিয়েছ। জানো, আমি তোমার জন্য দুটো বছর অপেক্ষা করেছিলাম। আজ আমার প্রথম বছরের বিবাহ বার্ষিকীর দিনে কেন এসেছ, কেন কেন এসেছ আমার উপর প্রতিশোধ নিতে? আমি কি করেছি তোমার, কি করেছি তোমার, বলো বলো আমি কি করেছি তোমার। সান্তনার হাতটা তার দিকে বাড়িয়ে দিয়ে কিছু বলতে যাবে এমন সময় বিপক্ষ থেকে উত্তর এলো, শোনো, তোমায় যেটা বলার জন্য এত দূর এসেছি, আজ 3 মাস ধরে অমাবস্যার রাতে গ্রাম থেকে একজন করে যুবতী মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে, আর প্রতিবারই তাদের কোনো গয়নাই পবিত্র গাছের নিচে খুঁজে পাওয়া যাচ্ছে। অনেকে এটাকে পবিত্র বলে মানলেও যারা উল্টোটা ভাবে তাদের সঙ্গে আমি একদম একমত। কাল হলো বকুল অমাবস্যা, দেবী লক্ষ্মীর আগমন তিথি। কথায় বলে এই দিন যদি দেবীকে ভক্তি দিয়ে তুষ্ট করা যায় তাহলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়। আমার শ্বশুরবাড়ি কাল লক্ষ্মী পুজো হবে, ওদিকটা আমি দেখে নেব, তবে এদিকের সমস্ত লোককে তোমায় আগলে রাখতে হবে, আর তা যদি করতে না পারো তাহলে গ্রামের অবশিষ্ট যুবতীগুলো নির্মমভাবে প্রাণ হারাবে, এমনকি মৃত্যুর পরেও ওর দেহটা আমরা আর খুঁজে পাব না। হঠাৎই চমকে উঠল যুবকটি, তারপর এক মনে কি একটা ভেবে রমণীকে আশ্বাস দিয়ে বলল, তোমার কোনো চিন্তা নেই, আমি আছি, আমি সব সামলে নেব। ওম রিং ব্রিং সাট, জাগো জাগো জাগো সকল তমস শক্তির একচ্ছত্র অধিকারিণী, আসুরিক শক্তির পুনরুত্থানকারী মহান শক্তি নিশি, এসো আমার দীর্ঘদিনের মনোবাসনা, আমার প্রতিশোধ স্পৃহাকে পরিতৃপ্ত করো তোমার বিপুল ক্ষমতা দ্বারা, এসো এসো এসো। এই বলে যজ্ঞকুণ্ডতে একটা গুঁড়ো জাতীয় কোনো বস্তু নিক্ষেপ করে মন্ত্রোচ্চারণ শুরু করে দিল, আবার সেই গুঁড়ো আগুনে নিক্ষেপ করে। এভাবে আরও কিছুবার একই রকম ক্রিয়া করার পর যজ্ঞের শিখা লাল থেকে ঈষৎ কালো হয়ে উঠল। পর মুহূর্তেই কাপালিকের মুখে ফুটে উঠল ক্রুড় হাসি। চারিদিকের সমস্ত যজ্ঞকুণ্ডের আলো সমস্ত তমসাকে নিজের দিকে টেনে নিয়ে নিজের মধ্যে সমাহিত করে ধীরে ধীরে ক্ষুদ্র অথচ তীক্ষ্ণ দুটি আকারে বৃদ্ধি পেতে থাকল। চোখের নিমেষে চারিদিকের সমস্ত অশুভ অন্ধকারকে টেনে নিয়ে এক অস্পষ্ট নারী মূর্তিতে প্রকট হলো সেই শিখা। এরপর দক্ষিণের বনে উঠল দুর্ধর্ষ ঝড়, তাতে বনের সমস্ত পশু পাখি যেদিকে পারে প্রাণ নিয়ে ছুটতে লাগলো। বড় বড় গাছগুলো একে একে উপড়ে পড়তে লাগলো। কল্পনারও অতীত হয়ে তা ধেয়ে আসতে লাগলো তান্ত্রিকের দিকে। এই শোনো, কাল কিন্তু লক্ষ্মী পুজো, আমি ঘরের মেঝে জুড়ে নিজের হাতে সুন্দর করে আলপনা দেব। তুমি বাবু কিছু না বলে হুটহাট করে ঢুকে গিয়ে আমার সব পরিশ্রম নিঃশেষ করে দিও না। আরে ধুর, কি যে বলো না, তোমার নকশার একটা কানাও যদি নষ্ট হয় তো আমি নাক্ষত দেব। পুরনো কথা মনে করতে করতে ঘুমে চোখ দুটো ঢেকে গেল। এমন সময় দরজায় ক্ষীণ কড়া নাড়ার শব্দ তন্দ্রা ভাঙাতেই এক প্রকার চমকে উঠে দরজার দিকে তাকালো সে। আরেকবার খট করে আওয়াজ হল। এমন করে মোট তিনবার অনুরূপ শব্দ হওয়ার পর দরজাখানা খুলতে হুড়মুড়িয়ে একজন মধ্যবয়সী ব্যক্তি ঘরের ভিতর ঢুকল। আলো আধারিতে ভালো না দেখা গেলেও কুপির আলো মুখের সামনে ধরতেই দ্রষ্টব্য ব্যক্তিটিকে চিনতে বিন্দু মাত্র সময় লাগল না। এ তো ওদের চেনা চাকর, যাকে পুষ্পর অবস্থা দেখার জন্য বহাল করা হয়েছিল। একটা চিঠি হাতে ধরিয়ে দিয়ে হাওয়ার গতিতে ঘর থেকে বেরিয়ে গেল লোকটি। চিঠিটা পড়তে গিয়ে চোখখানা জলে ভিজে উঠল তার। পুষ্পর সঙ্গে যার বিবাহ হয়েছিল সে মোড়লের একমাত্র ছেলে বিপুল, ওর থেকে বয়সে একটু বড়। কিছুক্ষণ আগে সে মারাত্মক বুকের যন্ত্রণার দরুন মারা গিয়েছে। এই ঘটনাটার থেকেও তাকে যেটা বেশি কষ্ট দিল সেটা হলো পুষ্পর বর্তমান ও ভবিষ্যৎ জীবনাবস্থা। সত্যিই তার সাজানো সুখের ঘর, রঙিন অনুভূতিতে আঁকা বর্ণময় আলপনা আজ নষ্ট হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল তার ইহকাল পরকাল সব কিছু। তবে আজকের ঘটনার জন্য দোষী সদ্য গ্রাম ফেরত বিশ্বনাথ নয়, তাই যে এমন দুঃসাহস দেখিয়েছে তাকে সে প্রাণে মেরে ফেলার পণ করল। তবে হায়, সে কি জানতো তার দৃষ্টিভঙ্গিতে যে এমন ঘৃণ্য কাজ করেছে সে যে আদতেই অদৃষ্টের সহকারী। মানুষের হাতে যতটুকু রয়েছে তাদের ঠিক ততটুকুই ক্ষমতা, অনেক সময় সেটার আন্দাজ করতে পারা যায় না। বিশুও সেই ভুলটাই করল। যুক্তিযুক্তভাবে তার সমস্ত রাগ গিয়ে পড়ল কাপালিক অঘোরেশ্বরের উপর, কারণ তার মনে হয় এই অমাবস্যায় যুবতীদের নিখোঁজ হবার ঘটনা তাঁরই কারসাজি। তার কারণ, তার মেয়ের মৃত্যুতেই চার দেউলির ভাট অপবিত্র হয়ে গিয়েছিল। এর সৎ সুযোগ নেওয়ার উদ্দেশ্যেই সে এমন কাজ করেছে, না হলে পবিত্র গাছের তলাতেই কেন হারিয়ে যাওয়া মেয়েদের অলংকার পড়ে থাকবে? এছাড়া প্রথমবার দেখাতেই তার অনুভূতিও যে মিথ্যে নয় তা তো সত্য। জেলে পরিবারের মেয়ে পুষ্প ছিল তার বাগদত্তা। সমসম্প্রদায় হওয়ার জন্য হয়তো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে দুজনেই দুজনকে অন্তর থেকে ভালোবাসত। আসলে সেদিন তো সে ইচ্ছে করে পালিয়ে যেতে চায়নি, তাকে পালাতে বাধ্য হতে হয়েছিল। আর সেদিন যদি সে গুরুদেবের আদেশ পেয়ে না পালাতো তাহলে কি আজ সে এই পরিস্থিতিতে এসে পৌঁছতে পারত? সব অচিরেই ধ্বংস হয়ে যেত। এমনই সব হিজিবিজি ভাবনা ভাবতে ভাবতে দক্ষিণের জঙ্গলের দিকে যেতে লাগলো, কারণ সে নিশ্চিতভাবে জানত অঘোরেশ্বর ওই স্থানেই অবধারিতভাবে থাকবে। ওটাই যে তার একমাত্র সাধন ক্ষেত্র। এবং আশা থেকে দু চারজনের মুখে তার নাম শুনেছে সে। তাদের ধারণা মেয়ে চুরি যাওয়ার ঘটনার সাথে সেও জড়িত রয়েছে, হওয়াটাই স্বাভাবিক। এর আগে কালো জাদুর শক্তি দিয়ে লোকের যে প্রকার ক্ষতি সাধন করেছে তারপর তাকে সন্দেহ না করার কিছু নেই। তবে সর্বদাই সে লোকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করত এবং এখনও করে। সঠিকভাবে কেউ জানে না সে কোথায় থাকত। তবে বন্ধু উমা তাকে এই স্থানের খোঁজ দিয়েছিল। তার কথা মনে পড়তেই হঠাৎ করে নিজেকে দোষী ভেবে বসল ছেলেটি। ভাবল আজ যা কিছু ঘটেছে সবই তার দোষে। ঘৃণায় দুঃখে জর্জরিত হয়ে সে ঠিক করল তান্ত্রিককে মারার জন্য হাতে নেওয়া ছুরিটা দিয়ে সে নিজেকেই হত্যা করবে। এমন সময় পিছন থেকে পুষ্পর কণ্ঠস্বর ভেসে উঠল, বিশু! পিছন দিকে তাকালো সে। এক তীব্র আর্তনাদে ভরে উঠল সমগ্র পরিবেশ। অনতি দূরে থাকা দক্ষিণের জঙ্গল দিয়ে ভেসে আসা অতীব ক্ষীণ মন্ত্রপাঠের শব্দ এবার জোরালো হলো। পরদিন সকালবেলায় গ্রামের সকল লোকের সঙ্গে পুষ্প ভিড় জমালো চার দেউলির ভাটে। প্রত্যেক বিধবাদেরই মোড়লের কথা মতো স্থান দেওয়া হয়, তবে কারুর জন্যই তা সুখকর হয় না। হয় নির্বাসন, নয় ব্রতবানে নিধন করা, নয় অন্য কোনো সাজা মুখ বাড়িয়ে থাকে তাদের জন্য। সব দোষ যেন তাদের। তাই আবার স্বীয় কুলের লোক, তাই শাস্তি একটু কড়াই দিতে হবে। পঞ্চায়েতের সভা বসলে মোড়ল সহ আরো বেশ কিছু জন মিলে তাকে ডাইনি বলে অপবাদ দিলে এবং প্রমাণ করে ছাড়লে যে সে ডাইনি, মানে ওই চোখ মুখের ভঙ্গি, কোষ্ঠী ইত্যাদি ইত্যাদি। অবুঝ মেয়েটি নিশ্চুপতার মায়াজালে নিজেকে বন্দি করে রাখতে চাইলেও লোকেদের লাঞ্ছনা গঞ্জনা শুনে সে মুখ খুলতে বাধ্য হল। সে বলল, এসবই অদৃষ্টের খেল। তিনি বলতেন এতে নারীদের কোনো দোষ নেই। তুমি থামো তো। মোড়ল ধমক দিয়ে বৌমাকে কটা কটু কথা শুনিয়ে দিয়ে অনুধাবন করালো যে তার দেওয়া শাস্তি নিয়তির সমান, আর তাকে তা অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। তবে অদৃষ্ট যে তার কপালে কি লিখে দিয়েছিল তার আন্দাজটুকু করা যে সাধারণের কর্ম নয় সেদিনও তা প্রমাণিত হল। ওম ক্লিং রিং বজ্রবৈরচনি ওম ফট স্বাহা, ওম শ্রিং রিং ওম বৈরচনি ওম ফট স্বাহা, ওম শ্রিং রিং বজ্রবৈরচনি ওম ফট স্বাহা। চারিদিকে তখনও ঝড়ের বাতাবরণ সৃষ্টি হয়ে রয়েছে, কিন্তু সাধকের সাধনাস্থল আর পাশে শুয়ে রাখা ছজন বলির মানুষদের কোনো ক্ষতি করছে না এই দুর্যোগ। এর চারদিকে অনেকটা সুরক্ষা বলয়ের মতন ঘুরে বেড়াচ্ছে। আবার সেই মন্ত্রপাঠের সুর জোরালো হতেই বনের পরিবেশ যেন আরও শোকার্ত হয়ে পড়ল। এমন সময় হাতের কাছে থাকা দুটো জীবন্ত খরগোশের ঘাড় হাত দিয়ে মুড়িয়ে ছিঁড়ে নিয়ে তা টিপে টিপে যথাসম্ভব রক্ত যজ্ঞের আগুনে দিল সে। একে একে এরকম আরও কিছু জীবিত প্রাণীর মৃতদেহের একই রকম পরিণতি ঘটিয়ে কার্যসিদ্ধি করা হলো। অবশিষ্ট একটা পাখির মাথা মুড়িয়ে দিতে তার রক্তটা ছিটকে গিয়ে পড়ল অচেতন ব্যক্তিদের দিকে। এবার কেবলমাত্র রাত্রি নাম্বার অপেক্ষা। হরিবল হরিধ্বনির সঙ্গে শোনা গেল একটি নির্দিষ্ট ছড়া। যে ছড়া সমগ্র পরিবেশটাকে আরো বিস্ময়কর করে তুলল। কি দুর্বোধ্য সেই ছড়া! ডাইনি খাকি মাইয়া রে, তুই খেলি বরের মুড়ো, মৃত্যু হয়ে সবকে গেলেও জ্বালাবো মুখে নুড়ো, ও তোর জ্বালাবো মুখে নুড়ো, ও তোর জ্বালাবো মুখে নুড়ো। গম গম করছে পরিবেশ। মেয়েটির দু চোখ শুধু খুঁজে পেতে চায় তার ছোটবেলার বন্ধু বিশ্বনাথকে। কোথা থেকে যে কি হয়ে গেল কে জানে। এখন বিকেল, স্নিগ্ধ আকাশে বিচরণ করছে উন্মুখ শঙ্খচিলের দল। নিস্তব্ধ পরিবেশের বক্ষ বিদীর্ণ করে সোচ্চার হয়ে গ্রামের পথে পথে ফিরছে পঞ্চায়েতের বিশেষভাবে তৈরি করা ছড়াটি। চার দেউলির ভাটের সম্মুখে জমা হয়েছে গ্রামের বাচ্চা থেকে বুড়ো, 8 থেকে 80 সকলে। গাছের সঙ্গে বেঁধে তার দেহে অগ্নিসংযোগ করা হলো। জ্বলন্ত আগুনে দগ্ধ হওয়ার আগে অবধি সে আউড়ে যেতে লাগলো দেবী লক্ষ্মীর পাঁচালি। ক্ষণেক ক্ষণে ভেসে আসতে লাগলো বীজ মন্ত্র জপ করতে করতে কান্নায় ভেঙে পড়ল পুষ্প, কিন্তু সেই কান্নার রোলকে ছাপিয়ে গেল বিভৎস সেই হরিধ্বনি। কিরে, মনে আছে আজ থেকে ঠিক 3 বছর আগে আমার পুলের মতো মেয়েটাকে প্রেম প্রত্যাখ্যান করে আত্মঘাতী হতে বাধ্য করেছিলি? মনে আছে? ছোট্ট প্রাণটার গলাটা 2 হাত দিয়ে মোচড়াতে মোচড়াতে ও একটা কথা বলে গিয়েছিল, যেই দিন ওর প্রতিশোধ প্রিয়া চূড়ান্ত হবে সে ফিরে আসবে, সেদিনও থাকবে পৌষ মাসের বকুল অমাবস্যা। তবে অন্যান্য তিথির চেয়ে সেদিনের অন্ধকারটা আরো বেশি রূপে কালো হয়ে উঠবে। মনে আছে? মনে আছে তোর পাষণ্ড? কেন কেন কেন এমন করেছিলি তুই আমার উমামায়ের সাথে? হ্যাঁ, আমি লোকের ক্ষতি সাধন করতাম এবং করি, তবে আমি তো তোর কোনো ক্ষতি করিনি, ক্ষতি চাইনি। অন্যরা তোকে চিনতে পারলেও আমার দিব্য দৃষ্টির সাহায্যে ভবিষ্যতের সব ঘটনা দেখে ঘটনাকে আজ থেকে 3 বছর আগেই সাজিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, তোকে যে সাধু পালিয়ে যেতে বলেছিল সে আর কেউ নয়, আদতে আদতে আমি ছিলাম। শোন রে মূর্খ শোন, আজ আমি এক ঠিলে 2 পাখি মারব, একদিকে তোকে আর পুষ্পকে মেরে আমার আমার মেয়ের প্রাণহন্তের প্রতিশোধ আমি নেব, আর অন্যদিকে 17 জন ছেলের সঙ্গে গ্রামের সর্বশেষ অষ্টাদশী যুবতীকে বলি দিয়ে আমার দীর্ঘকালের সাধনা আমি পূরণ করব। আজ আমার প্রসাদ গ্রহণ করে জেগে উঠবেন চামুণ্ডা দেবী। বজ্রকণ্ঠের কথাগুলো শুনে এবার হুঁশ ফিরল বিশু। কাতর কণ্ঠে সে বলল, আমার আমার পুষ্পর সঙ্গে তুমি কি করেছ বলো? ওর ওর ওর স্বামীকে তুমি মেরেছ তাই না? বাধা দিয়ে কাপালিক বলল, আরে না না না না, আমি কেন? আমি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম ওর রুগ্ন বরটাকে মেরে হোক বা না মেরেই হোক পুষ্পকে আমি নিয়ে আসবই আসব। তবে যখন দেখলাম যে ওর বিয়ে হয়ে গিয়েছে তখন তো আর কিছুই করার ছিল না, তাই তাই তাই গ্রামের লোকেদের আমার অনুচরদের দিয়ে মাথা ভাঙিয়ে ওকে ডাইনি প্রমাণিত করে ছাড়লাম। আর আমি জানতাম তুই অবশ্যই এখানে আসবি। ক্রুড় হাসি হেসে এবার দীর্ঘশ্বাস নিয়ে একটু থেমে আবার কাপালিক বলল, এতক্ষণে হয়তো সেই মেয়ে মরে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছে, তবে আমি যে তাকে স্বর্গ অবধিও যেতে দেব না। তোকে মেরে তোর মায়ার সুতোয় আটকে আমার এই মন্ত্রপুত ডাবের খোলায় চিরকালের জন্য বন্দি করে রাখবো। তাহলে আমায় ওর হুবহু গলা করে অমন ভাবে কে ডাকলো? ওইটা ও তো আমার মন্ত্রপুত নিশি তো তোকে আমার স্থানে নিয়ে এসেছে। খেয়াল করলে বুঝতে পারতিস, ও মাত্র একবার তোকে ডেকেছিল আর তুই এতটাই শোক বিহ্বল ছিলি যে ওই মায়াবিনীর ছলনায় ভুলে গেলি। হ্যাঁ, ঠিক ভুলে গেলি। আমি পুষ্পর কাছে যাব, আমায় যেতে দাও, দয়া করো। আচ্ছা আচ্ছা, আমি তো তোমার মেয়ের কোনো ক্ষতি করিনি, বলো, দয়া করে আমায় ছেড়ে দাও। আমি আমি আমি ক্ষমা চাইছি তোমার কাছে, দয়া করে আমায় ছেড়ে দাও, দয়া করে একবার আমায় পুষ্পর কাছে যেতে দাও, একবার আমায় যেতে দাও, দয়া করো। বাধা দিয়ে আবার কাপালিক রাগত কণ্ঠে বলল, ঠিক এইভাবেই যখন আমার মেয়ে তোকে বলেছিল, তুই শুনেছিলি তুই, তাই আজ তোকেই আমি ছাড়বো না। যে নির্মমতার পিঠ আছে থেকে ঠিক 3 বছর আগে তুই আমার মনে পুঁতে দিয়েছিলি, তা আজ বট বৃক্ষের আকার নিয়েছে আর ধীরে ধীরে শাখা পোশাখা দিয়ে তোকে গ্রাস করবে। নিশি আয় বলছি, ওং হ্রিং প্রিং ষাট। মন্ত্রোচ্চারণ করতেই ডাবের মুখ কারোর সজোর ধাক্কায় দুলে উঠল, খুলে দিতেই এক নিকষ কালো ধোঁয়া চারিদিকের সমস্ত অন্ধকার একসঙ্গে নিজের দেহের ভিতর ঘনিয়ে নিয়ে এক বিশ্রী রকমের শব্দ করে উঠল। সে কি ভীষণ দর্শন ধোঁয়া! ধীরে ধীরে তা একটা আপছায়া নারী মূর্তিতে পরিণত হয়ে নমস্কারের ভঙ্গিতে সামনে রাখা জলের পাত্রটা হাতে নিতে সেখানে সেই যুবতী মেয়েটির ছবি ফুটে উঠল। এরপর তার দিকে তর্জনী বাঁকিয়ে তান্ত্রিক বলল, মেয়ে যা যা, আমার দাসী যা, যা গিয়ে তুলে আন গ্রামের অবশিষ্ট মেয়েটিকে, যা যা। এক কুৎসিত হাসি হেসে সে চলে গেল ঝড়ের বেগে তান্ত্রিকের অভীষ্ট সাধন করতে। জগতের সকল প্রকার খারাপ, কুশ্রিতা, পরিবদ্ধতা যেন এই হাসির মধ্যেই লুকিয়ে রয়েছে। এবার তান্ত্রিক ধ্যানমগ্ন হলে তাকে কোনো ক্রমে ফাঁকি দিয়ে পালিয়ে গেল ছেলেটি। তবে তান্ত্রিকের তাতে কোনো ভ্রূক্ষেপ ছিল না, কারণ সে জানত নিশি নামক অবধারিত মৃত্যুর কাছে তাকে ধরা দিতেই হবে। আসলে সে জানত না, অদৃষ্টের খেলা চিরাচরিত বলেই ভবিষ্যৎ পরিবর্তনশীল। মাথায় খুব জোরে একটা আঘাত লেগেছে ছেলেটার, ওইভাবেই হয়তো অঘোরেশ্বর তাকে অজ্ঞান করে রেখেছিল। এখনো মাথাটা তার ভার ভার লাগছে, চাকচাক রক্ত জমাট বেঁধে রয়েছে মাথার উপরে। এমন সময় সে কানে শুনতে পেল একজন মেয়ের গগনভেদী আর্তনাদ। তবে সে চিৎকার কানে দেওয়ার ফুরসত নেই বিশুর, কারণ সে জানে এটা সেই মায়াবিনীরই চাল। এখন চোখে দেখা ছাড়া কোনো কিছু বিশ্বাস করতে নারাজ সে। এমন সময় সামনে এসে দাঁড়ালো এক অজ্ঞাত পরিচয় রমণী। লাল পেরে গরদের শাড়ি পরা নববধূটির মুখ এক হাত ঘোমটা দিয়ে ঢাকা। মিষ্ট কণ্ঠে তার দিকে পিছন ফিরে সে বলল, আমার সাথে আসুন, আপনার সব প্রশ্নের উত্তর আমার জানা আছে। এবার তো সে কোনো ডাক শুনেনি, এটা তো তার নিজের চোখে দেখা বস্তু। তাও কেন জানি না আজ ওর সব কিছুকেই ভ্রম বলে মনে হচ্ছে। তবে এই ব্যক্তিত্বের মধ্যে যেন পরম মঙ্গলকারী সত্তা লুকিয়ে রয়েছে। খানিক বশীভূত হবার মতন করে সে রমণীর পিছন পিছন হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে তারা সেই গাছের সামনে এসে পড়ল। এবার ধীরে ধীরে হাওয়ার ধাক্কায় ঘোমটাটা খুলে উঠতে লাগল। এক তীব্র আলোর দ্যুতি অপর ব্যক্তির দু চোখ খানিক ঝলসে দিয়ে গেল। আমি কি দেখছি? নিশির হাতেই ঘটবে আমার বিনাশ। ঘামতে ঘামতে চোখ মেলে চারিদিকে চেয়ে দেখলো তান্ত্রিক। ধীরে ধীরে এক প্রকাণ্ড ঘূর্ণিঝড় তার দিকে এগিয়ে আসতে লাগল। ক্রমে বিস্ময়ে হতবাক হয়ে সে চেয়ে রইল এবং তার দিকে অবধারিত মৃত্যুর অপেক্ষা করতে লাগল হতচকিত চোখে। তবে ঘটনার ঠিক উল্টোটা ঘটল। চিরাচরিতভাবে সেই ঝড় মেয়েটিকে তার দুহাতের বাহু ডোরে তুলে নিয়ে ডাবের খোলার ভিতরে ঢুকে গেল। এবার মনে বল পেল অঘোরেশ্বর, আবার একই রকম পদ্ধতি অবলম্বন করে নিশিকে পুনর আহ্বান করে বলল, এবার আমার পরম শত্রু ওই বিষেকে আমার স্থানে নিয়ে আয়, যা যা। আবার বিশ্রী এক গর্জন করে সেই ঝড় চলে গেল। বিশু বিস্মিত চোখে প্রত্যক্ষ করল সেই রমণী ধীরে ধীরে এক সৌম্যকান্তি নারী মূর্তিতে পরিণত হচ্ছে। ঈষৎ বাঁকা দুই চোখে মমতার পরিপূর্ণতা, মুখে মাতৃত্বপূর্ণ স্নিগ্ধ হাসি। দেভুজা দেবী তাকে বলল, শোনো বিশুনা, একবার দেবী মহাকালী জাগ্রত হলে আমার কিছুই করণীয় থাকবে না, তবে ওই দুরাচারী কাপালিককে ওইভাবে পরাস্ত করা যাবে না। তাকে প্রতিরোধ করতে হলে এই পবিত্র বৃক্ষকে শুদ্ধ করে তুলতে হবে, আর এই কাজ তোমাকেই করতে হবে, এই নাও। এই বলে দেবী তার হাতে একটা সোনার মুদ্রা দিয়ে বলল, এই আশ্চর্য মুদ্রা যতক্ষণ তোমার সাথে থাকবে ততক্ষণ তোমায় কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু খুব সাবধান, নিশি এমন এক শক্তি যা নিজের মধ্যে পৃথিবীর সমগ্র অপশক্তিকে সমাহিত করার ক্ষমতা রাখে। সে যেন তেন প্রকারণে তোমায় নিজের হস্তগত করার চেষ্টা করবেই করবে। এই মুদ্রাটি তোমায় রক্ষা করবে। মনে রেখো, শুধু একবার এর ব্যবহার করা হয়ে গেলে তা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে পড়বে। বিশু দেবীর অভয়বাণী স্মরণ করতে করতে মুদ্রাটা চোখ বন্ধ করে মাথায় ঠেকাতেই দেবী অদৃশ্য হলেন। এর পর মুহূর্তে তার মনে এক প্রশ্নের উদ্রেক হল, দেবী যে তাকে এই গাছকে পবিত্র করার উপায় বলে দিলেন না, তবে শেষবারের প্রচেষ্টা তো তাকে করতেই হবে। এমন সময় কোথা দিয়ে যেন একরাশ কালো অন্ধকার এসে তার হাত পা শক্ত করে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিল। আকাশ কালো করে আবির্ভূত হলো এক নারী মূর্তি। চুলগুলো সাপের ফণার মতো ইনিয়ে বিনিয়ে চলছে ছোবল মারার তালে। মণিহীন কালো দুটো নিশ্চল চোখ তার দিকেই তাক করে রয়েছে। নিকষ কালো ঠোঁট থেকে টপকে পড়ছে তীক্ষ্ণ কালো কষ। বলিষ্ঠ বৎখত হাত দুটো তীক্ষ্ণ ছুঁচলো নখ দিয়ে তার দিকেই আসছে, ক্রমে সরে আসছে, আরো কাছে আরো কাছে। এবার একদম কাছে চলে এসেছে সে। তবে বিশুর হাত পা যেন কেউ বেঁধে রেখেছে, সে মনে মনে ভাবতে লাগলো, হায় ভগবান, এই কি ছিল আমার কপালে। এমন সময় মনে পড়ল দেবীর দেওয়া মুদ্রাটার ব্যাপারে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে আচমকাই তার কপালের ঠিক মাঝখানে ছোঁয়াতেই চারিদিক আলোয় আলোকিত হয়ে উঠল। এরপর চোখ খুললে সে দেখল কিছুই তো হয়নি, কোনো কিছুই তো বদলায়নি। তাহলে কি ভুল কাজে ভুলভাবে প্রয়োগ করল সে এই মুদ্রাকে? সারা গা বেয়ে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগল। এদিকে নিশি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। এমন সময় তার হাত পা আঁকড়ে রাখা গাছের ডালপালাগুলি তার শাখা প্রশাখা দিয়ে চারিদিকে একটা জালের সৃষ্টি করল। মুহূর্তের গগনভেদী আর্তনাদের মিশ্রণ এক অতীব তীব্র স্বরে সৃষ্টি করল। আর সহ্য করতে না পেরে বিশুও যথাসম্ভব চিৎকার করে প্রত্যেজ্জাখান করতে চাইলে তীব্র থেকেও তীব্রতর সেই আলোক দ্যুতি তার সর্বাঙ্গে দহন জ্বালা সৃষ্টি করল। যখন সে চোখ খুলল সে দেখল গাছের শাখা প্রশাখা তাকে আঁকড়ে ধরে রয়েছে। সুনীল আকাশে উদীয়মান সূর্যের মতন দেবী বিষ্ণুপ্রিয়া আবির্ভূত হলেন। শোনো বৎস, সব ঠিক হয়ে গিয়েছে। পুষ্পর আর্তত্যাগ প্রকৃতভাবেই কাজে এসেছে, আর কোনো চিন্তা নেই। তবে বর্তমান সময় হাওয়া স্ট্রিট, কলকাতা। এতক্ষণ ধরে চলতে থাকা কথা হঠাৎ থামিয়ে দিয়ে বিপরীতের ব্যক্তিটি বলে উঠল, আচ্ছা এই ঘটনাখানা থরি গল্পখানা দিয়ে তুমি কি বোঝাতে চাইছো? এখনকার দিনকাল সম্বন্ধে কি তুমি কিছুই জানো না? এসব আষাঢ় এ গল্পে কি প্রমাণিত হয় যে তোমার ছেলেকে নিশি নিয়ে গিয়েছে? শেষ পর্যন্ত বিজ্ঞান মানসিকতার কাছে হার মানতে হলো ভয়ঙ্কর এই সত্যকে। কৌতূহল দেখালেও বলরাম মাস্টারের মন ছিটে ফোঁটাও বিশ্বাস করতে নারাজ হলো। সে পরক্ষণেই বলে উঠল, দেখো এসব গাঁজাখুরি গল্প বাদ দাও, বোধহয় পুলিশ অফিসার ঢু মেরে গেছে আওয়াজ পেলাম। আমি বলি কি, এখন এসব বুজরুকিতে বিশ্বাস না করে চলো বৌমাকে সামলাও, ভেতর ঘরে যাও, পরে পুলিশ স্টেশনে একটা কেস ফাইল করে আসতে হবে, আমিও যাব সঙ্গে তোমার। ওপাশ থেকে কেবল শূন্য নিঃসঙ্গতা মাখা একটা ভেসে এলো। সেদিন পুলিশ স্টেশনে আন্দাজ সন্ধে 7টা নাগাদ থানার বড় দারোগা এই নিখোঁজ বাচ্চাটির ব্যাপারে গভীরভাবে চিন্তা করছিলেন। কেননা আপাতভাবে কিডন্যাপ কেস মনে হলেও মনটা যেন শান্ত হচ্ছে না, কারণ ওই বাড়ি যাওয়ার পর থেকেই মনটা যেন বড্ড কু ডাকছে। তবে কি অশুভ কিছুর ইঙ্গিত? হঠাৎ খুড়িমার একটা কথা মনে পড়ে গেল। বাবা দেখ, একটা কথা মনে রাখবি, যা দেখিস তা সব সময় সত্যি হয় না, আর যা দেখতে পাস না তাও মিথ্যে হয় না রে। জানবি হয় না বলে কিছুই হয় না। হঠাৎ তার ভাবনাকে চমকে দিয়ে থানার বাইরের দিক থেকে একটা পাগলের প্রলাপ ভেসে এলো। ঠিক কোন দিক থেকে ঠাউর করতে পারল না অফিসার, সে কেবল শুনতে পেল, আসলে আমরা যা দেখতে পাই যা শুনতে পাই তার সবটা কি সত্যি হয়, নাকি পুরোটাই ধোঁয়াশা, নাকি বর্তমানের উপরেও ছাপ ফেলে অস্তাচলগামী অতীত এবং ফলস্বরূপ উদীয়মান ভবিষ্যৎ হয়ে ওঠে অনিশ্চিত এবং পরিবর্তনশীল। কিছু উত্তর মনের গোপন কোনো এক অংশে অজানা সংকেত রূপে থেকে যায় অফিসারের। শব্দটার উৎস লক্ষ্য করে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসে সে, কিন্তু এক ঝলক ঠান্ডা বাতাস তাকে কাঁপিয়ে দিয়ে চলে যায়। শহরের বুকে জনকোলাহল থাকলেও, আলোর দীপ্তিমান শিখা চারিদিকে প্রজ্জ্বলমান হলেও, সেদিনের সন্ধেটা যেন বড্ড বেশি অন্ধকার লাগল। নিজের ভ্রম ভেবে সবকিছুকে ভেতরে ঢুকতে যাবে এমন সময় নীল রঙের একটি স্করপিও এসে থামল পুলিশ স্টেশনের সামনে। নীরব ভঙ্গিতে তিনি ভিতরে চলে গেলেন এবং কনস্টেবলকে হাঁক দিয়ে তিন কাপ চায়ের বন্দোবস্ত করতে বললেন। রঘু, তিন কাপ চা দিয়ে যাব। বর্তমান সময় 26 জানুয়ারি, বিকেল 3:45, দমদমের স্থানীয় একটি পার্ক। অনেকগুলো ছোট ছোট বাচ্চা চারিদিকে দৌড়ে খেলাধুলো করছে। অপর প্রান্তে বেঞ্চিতে বসে মা কাকিমারা গল্প গুজবে ব্যস্ত। একদল ছেলে মেয়ে লুকোচুরি খেলতে ব্যস্ত। একটি 7 কিংবা 8 বছরের বাচ্চা বেশ গোলগাল দেখতে, সে চোর হয়েছে, কাজেই রীতিমতো গুনতি করা তারই উচিত। চোখ বন্ধ করে একটু তফাতে ঝোপের দিকে গিয়ে সে গুনতে আরম্ভ করল। হঠাৎ চেনা পরিচিত একটা কণ্ঠে চোখ খুলে ফেলল। এ তো তার মায়ের গলা, কিন্তু মা কখন এখানে এলো? এদিক ওদিক চাইতেই সে দেখতে পেল অনতি দূরে তার মা দাঁড়িয়ে আছে। বাচ্চাটির দিকে মুখ ফিরে একবার তাকালো মহিলা, অপার স্নেহময়ী চোখ, মুখ দিয়ে কি একটা ছড়া ভেসে আসছে। আই আই জাগ মামা, টিপ দিয়ে যা, খোকার কপালে জাগ, টিপ দিয়ে যা, আই আই জাগ মামা। শিশুটি সকলের অলক্ষ্যে পা বাড়ালো সেই মহিলার দিকে, যেন সে সম্মোহিত। আই আই চাঁদ মামা, টিপ দিয়ে যা, খোকার কপালে চাঁদ, টিপ দিয়ে যা, আই আই চাঁদ মামা। শুনছিলেন নিশিকথনের প্রথম অধ্যায়। আচ্ছা, আপনাদের কি মনে হয়, এই শিশু নিখোঁজের পিছনে কি সত্যি কোনো অলৌকিক কারসাজি, নাকি অলৌকিক ঘটনার ছদ্মবেশে চলছে কোনো নৃশংস চক্রান্ত? উত্তর শোনার জন্য অপেক্ষায় থাকুন, খুব শীঘ্রই নিয়ে আসছি নিশিকথন অন্তিম অধ্যায়। আজকের গল্প পাঠে পিনাকি এবং অন্যান্য চরিত্রে কৌস্তভ, মৌমিতা, রাজদীপ, দেবাঞ্জন, পার্থ, শিউলি, সায়ন্তন, প্রাহী, রাজদীপ, বুবাই, সঞ্চারী, সুমিত এবং রাকিব। গল্পটির পর্ব পরিচালনায় প্রাহী, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু, সম্পাদনা এবং সূত্রধারের ভূমিকায় আমি রাকিব। কেমন লাগলো আজকের পরিবেশনা কমেন্ট করে জানান আমাদের। ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন পেয়ে যান সর্বপ্রথমে। নমস্কার। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা খোকার কপালে চাঁদ, টিপ দিয়ে যা আয় আয় চাঁদ মামা।